আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বাদ। আজ কা সবক সুন লিজিয়ে, সবক নম্বর 1174, আল্লাহ কা পয়গাম ইনসানো কে নাম। أَلَمْ تَرَوْا أَنَّ اللَّهَ سَخَّرَ لَكُم مَّا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَأَسْبَغَ عَلَيْكُمْ نِعَمَهُ ظَاهِرَةً وَبَاطِنَةً وَمِنَ النَّاسِ مَن يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْمٍ وَلَا هُدًى وَلَا كِتَابٍ مُنِيرٍ। ক্যা তুম নেই দেখতে কে আল্লাহ তালা নে জমিন ও আসমান কি হর চিজ কো তুমারে কাম মে লগা রক্ষা হ্যাঁ, তুমে আপনি জাহিরি ও বাতিনি নিয়মতে ভরপুর দে রক্ষি হ্যাঁ। বাজ লোক আল্লাহ কে বারে মে বগৈর ইলম কে ওর বগৈর হদায়ত কে اور بغیر روشن کتاب کے جھگڑا کرتے ہیں۔ سورہ لقمان کی یہ آیت ہے، تھوڑی سی تشریح بھی سن لیجئے۔ اللہ تبارک و تعالی اپنی نعمتوں کا اظہار فرما رہا ہے کہ دیکھو آسمان کے ستارے تمہارے لیے کام میں مشغول ہیں، چمک چمک کر تمہیں روشنی پہنچا رہے ہیں۔ বাদল, বারিশ, ওলে, খুশকি সব তুমারে নফা কি চিজে হ্যাঁ। খুদ আসমান সে তুমারে লিয়ে মাহফুজ ও মজবুত ছত হ্যাঁ, খুদ আসমান সে তুমারে লিয়ে মাহফুজ ও মজবুত ছত হ্যাঁ। জমিন কি নহরে, চশমে, দরিয়া, সমুন্দর, দরখত, খেতি, ফল, ফুল, ইয়ে সব নিয়মতে ভি উসি আল্লাহ নে দে রক্ষি হ্যাঁ। ফির ইন জাহিরি বেশুমার নিয়মতো কে আলাওয়া বাতিনি বেশুমার নিয়মতে ভি উসনে দে রক্ষি হ্যাঁ। মসলন রসূলো কা ভেজনা, কিতাবো কা নাজিল করনা, শক ও শুবা বগৈরা দিলো সে দূর করনা বগৈরা বগৈরা, ইতনি বড়ি ও ইতনি সারি নিয়মতে জিসনে দে রক্ষি হ্যাঁ। হক ইয়ে থা কে উসকি জাত পর সব কে সব ঈমান লাতে, লেকিন আফসোস আফসোস আফসোস কে বহুত সে লোক আব তক আল্লাহ তাআলা কে বারে মে হি উলঝ রহে হ্যাঁ, অর মহজ জহালত সে দলালত সে বগৈর কিসি সনদ আর দলিল কে আড়ে হুয়ে হ্যাঁ। আর আড়ে হুয়ে নি, জিদ পর হ্যাঁ, আল্লাহ কো আল্লাহ নহি মানতে। ইয়ে ইনসান কি জবরদস্ত কম ফেহমি হ্যাঁ। ইসলিয়ে হাম ইকরার করে, মে জো পড়, মে জো কহলওয়াও কহ লিজিয়ে, এ আল্লাহ আসমান আপনে বানায়া হাম ইকরার করতে হ্যাঁ। এ আল্লাহ চাঁদ সূরজ আপনে বানায়া হাম ইকরার করতে হ্যাঁ। এ আল্লাহ সারি মখলুক আপনে বানাই হাম ইকরার করতে হ্যাঁ। এ আল্লাহ হামারে সে ইকরার করনে কো তো কবুল ফরমা। আব পড় লিজিয়ে মেরে সাথ, হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল। আমিন আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।